যেভাবে ভাব সালো বেগম মা যে রয়েছেন বিধবা তরুণী ব্রাহ্মণী যে লাল বেগ কু বিবাহ করলে সে মধ্যে এমতি কিছু কথা কিন্তু ভক্ত সালো বেগম কি শ্রীহরিঙ্কর নাম নেই তু ভালো হয়ে যাবু আগ কহলা তো জাঁবা কিন্তু সময় হয়েছে আমার এই ভক্তিময় কার্যক্রমের এক ছোট বিরতির বিরতি পরে পুনি ফেরিবা বিরতি পরে স্বাগত আমার এই ভাবভক্তির কার্যক্রম মো কণ্ঠে জগন্নাথক বিরতি পূর্বর আমি কথা হইলে সালবেগ যুদ্ধের ক্ষেতাক্ত হওয়ার পরে তাঁর শরীর নষ্ট হবার লাগিছে সেই সময় জীবন হারি দেবার ইচ্ছা তাঁর ভিতরে জাগ্রত হয়েছে কিন্তু মা তাঁর বুঝাই চালিছেন কি তু সেই শ্রীহরি নামক নেই তো সে উদ্ধার করবে এই শ্রীহরি শব্দ চমকি পড়ছেন সালবেগ পচারুছেন সে শ্রীহরি কি কণ করতে দুঃখে মা পুত্র আগে নিজের পরিচয় দিয়েছেন সে কিপর বিধবা ব্রাহ্মণী তরুণী লে মোগল রাজা লালবেগ কেমিতি বলপূর্বক তা আনি রাণী করে রখিলে এবং সে কিপর তাঁকর জন্ম হলে এ সকল সমস্যার সমাধান একা হি সেই শ্রীহরি গোবিন্দ গোপীজন বল্লভঙ্ক করুণার হয়েছিল মা সালবেগ জাবুড়ি ধরুন এবং লালবেগ দূরে রয়েছেন কিন্তু সালবেগ মাঙ্কু যাই কান্দি পকাউছেন মা পুত্রকু সেই হরি কথা কই চালিছেন সালবেগঙ্ক হৃদয়রে হরি বীজ বুণি চালিছেন এই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হওয়া লাগিলা সালবেগঙ্ক হৃদয়রে মা কই চালিছেন আর্তত্রাণ জনবান্ধব শ্রীকৃষ্ণঙ্কর মহিমা আউ রূপর কথা সেই শ্রীকৃষ্ণঙ্কর মহিমা আউ রূপর কথা আগভূত কথা হওয়া কিন্তু এটি ম্যাডামঙ্ক সাথে কিছু কথা হওয়া অনন্য অনুভূতি অনেক কিছু রয়েছে অনেক কিছু সুনামধন্য সঙ্গীত আপনার গাই চালিছেন এবং সবু কথার সেই জগন্নাথঙ্ক অর্পণ বা অর্পিত ভাব তা ভিতরে প্রতিফলিত হয়েছে আপন আপনার প্রত্যক্ষ অনুভূতি রয়েছে জগন্নাথ জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র সেই শরদা ভালি অনুভূতি অনেক কিছু অেণু ইয়ে মো কণ্ঠে জগন্নাথ সেই কণ্ঠে রহি প্রভু যুয়াড়ে বতাউছেন মু সিয়াড়ে যাচ্ছি যাহা কৌন তাহা গাউছি গাইবার প্রথম প্রয়াস হি সে অনুভূতি মোর আরম্ভ আজ্ঞা বহু থর ফেরলা পরে প্রভুঙ্ আশীর্বাদ গাইলি মো কণ্ঠে জগন্নাথরে সেই দিন ঠু আজ পর্যন্ত মু প্রভুঙ্ নাম দিনে ন দেখ তুণ্ডরে ন কহিলে ন গাইলে বোধে মোর দিনটি ভালরে যায়নি সেই অনুভূতি মোর মোর নিজস্ব গীতটি রাধানাথ দাস রচনার বাসুদেব রথ সঙ্গীত নির্দেশনার ভজি ভজি তো নাম চকা নয়ন মোর যাউ জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন মোর সরে নয়ন মোর যাউ জীবন প্রভু দিনে ন দেখিলে তো কলা বদন লোড়া নাহি তোমার সরমা বাসি ମୋର ଶ୍ରୀପଦେ ମୋର ଏହି ମିନତୀ ବଡ଼ ଦେଉଳେ ବସି ଯାହାଫଳ କହିଲେ ତାଙ୍କ ନାମ ଭଜି ଭଜି ଏ ଦିନ ଚାଲିଯାଉ, ତାଙ୍କ ମୁହଁ ଦିନଟିଏ ନ ଦେଖିଲେ ଜୀବନରେ ଶାନ୍ତି ଲାଗେନି, ମନକୁ ଶାନ୍ତି ବି ଲାଗେନି। ମ୍ୟାଡ଼ାମ୍, ଯେତେବେଳେ ମନ୍ଦିର ଯାଆନ୍ତି ସେଇ ରତ୍ନ ସିଂହାସନରେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦେଖନ୍ତି, ବଡ଼ ଠାକୁର କହନ୍ତି, ବଡ଼ ବଡ଼ ଆଖି, ସେ ଚକା ଆଖିରେ ସେ ସବୁକିଛି ଦେଖୁଛି, ସେ କଳା ଡଳା, ସେ କଳା ଆଖିକୁ ଦେଖିଲେ ଆପଣ କ'ଣ ଅନୁଭବ କରନ୍ତି? ବହୁତ କଥା ଭାବିକି ଯେତେ ଆଜି ସବୁ କଥା କହିଦେବି, ଏତେ ଦୁଃଖ ସୁଖ ଜୀବନର ଭଲମନ୍ଦ, କିନ୍ତୁ ମନ୍ଦିର ଗଲା ପରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖିଲା ପରେ ସେ ଚକା ଆଖି ଦେଖିଲେ ସବୁ ଭୁଲିଯାଏ, କିଛି ମନେ ପଡ଼େନି। ଆଉ ବାହାରକୁ ଆସିଲା ବେଳେ ବହୁତ ଏହା ଭାବିଥିଲି ତାହା ଭାବିଥିଲି, କିନ୍ତୁ ତାଙ୍କର ଗୋଟେ ଆଖିର ଗୋଟେ ମୁହଁ ଅଛି ଆଜ୍ଞା, ଯେଉଁଟା ଦେଖିଲେ ବି ପୃଥିବୀ ଭୁଲିଯାଏ ଆଜ୍ଞା। ତେଣୁ ସେ ଆଖିର ମହିମା ମୁଁ କ'ଣ କହିବି, ଠାକୁର ହିଁ ସର୍ବସ୍ୱ, ତାଙ୍କୁ ଦେଖିଲେ କ'ଣ କହିବ, ସେ ତ ଠାକୁର ମନର ଠାକୁର ମନ କଥା ଜାଣୁଛନ୍ତି, କିଛି କହିବାକୁ ଆବଶ୍ୟକ ପଡ଼େନି। ତୁ ତାକୁ ଦେଖିଲେ ଖାଲି ଧାରଧର ଲୁହ ଗଡ଼ି ଯାଉଥିବ, ସେଇଟା ହିଁ ମାନେ କଥା, ତାଙ୍କ ସେ ସବୁକିଛି ଦେଖିପାରନ୍ତି, ସେ ରତ୍ନ ସିଂହାସନ ବଡ଼ ଦେଉଳିରେ ସେ ସବୁକିଛି ଜାଣିପାରନ୍ତି, ସବୁ ଭକ୍ତର ମନ କଥା ସେ ଜାଣିପାରନ୍ତି। ଯେମିତି ଠିକ ସାଲ ବେଗଙ୍କର ଭକ୍ତିଭାବ ମଧ୍ୟ ତାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବ ନିଶ୍ଚୟ, କାରଣ ସେଇ ଅନିନ୍ଦ୍ୟ ସୁନ୍ଦର ଲାବଣ୍ୟ ମୂର୍ତ୍ତି ମାଧବଙ୍କର କୋଟି କନ୍ଦର୍ପର ଅପରୂପ ଆକର୍ଷଣ ଭରି ରହିଛି ତାଙ୍କରି ମଧ୍ୟରେ। ସୁମଧୁର ବଂଶୀର ଅବ୍ୟକ୍ତ ସ୍ୱର ତୁଳି ଏ ଜଗତକୁ ବିମୋହିତ କରି ରଖିଛନ୍ତି ସେ, ବହୁ ଅମୂଲ୍ୟ ଅଲଭ୍ୟ ସେ, ଦାନ ଧର୍ମ ତପ ଯଜ୍ଞ ସାଧନା ଆଉ ସିଦ୍ଧିରେ ସେ ମିଳନ୍ତି ନାହିଁ, ସେ ମିଳନ୍ତି କେବଳ ହୃଦୟର ସହ ଭାବନାର ସହ ପ୍ରାର୍ଥନା କଲେ। ମାତା କହୁଛନ୍ତି, ତୁ ଯଦି ସେଇ ଭାବ ଏବଂ ବିଶ୍ୱାସର ସହ ଡାକିବୁ ନିଶ୍ଚୟ ଭଲ ହୋଇଯିବୁ। ତାପରେ ସାଲବେଗ ଦେହ ଚେତନାକୁ ଭୁଲି ନିରନ୍ତର ନିତ୍ୟ ସେଇ ଗୋବିନ୍ଦ ଦାମୋଦର କାଳିଆ ଦର୍ପଗଞ୍ଜନ ଗୋପୀ ବଲ୍ଲଭ ଗୋପପୁର ରତ୍ନଗିରିଧାରୀ ମୁରାରୀଙ୍କର ଦିବ୍ୟ ନାମକୁ ଗାଇ ଚାଲିଲେ। ତାପରେ କ'ଣ ହେଲା ତ ଜାଣିବା, କିନ୍ତୁ ଗୋଟିଏ ଶୁଣିବା ଏଠି ଭକ୍ତି ସଙ୍ଗୀତଟି। କାଳିଆ ଆଖିରେ ସେହି ନିଶା ଅଛି ଯିଏକି ସାରା ସଂସାରକୁ ଭୁଲେଇ ରଖିଛି। କାଳିଆ ତୋ କଳା କଳା ଡୋଳାକୁ ଚାହିଁ, କାଳିଆ ତୋ କଳା କଳା ଡୋଳାକୁ ଚାହିଁ, କାଳିଆ ତୋ କଳା କଳା ଡୋଳାକୁ ଚାହିଁ, କାଳିଆ ତୋ କଳା କଳା ଡୋଳାକୁ ଚାହିଁ। ଆଖିରୁ ଆନନ୍ଦେ ଲୁହ, ଆଖିରୁ ଆନନ୍ଦେ ଲୁହ ଯାଉଛି ବହି, କାଳିଆ ତୋ କଳା କଳା ଡୋଳାକୁ, କାଳିଆ ତ କଳା କଳା ଡୋଳାକୁ ଚାହିଁ। चका आखि चका डोला को देखिले केवल आनंद अश्रु सहित आउ किछि भी बाहरी पारे नहीं बो लगे जमती से शांति मिल जाए ठीक से भाई कि घटे साल बेगों क्षेत्र में राति पाई दिन होए विश्राम न थाए साल बेगों को कि कंठ को निदर भी व्याकुतार सह कंठरे से ही हरिनाम हरिगान डाक चली प्रभु ए संसार महादुखर मत उद्धार कर यहपरी द्वादश दिन बीतला प्रभु आ रही पारे ना से ही राति बालमुकुंद रूप ने आविर्भाव हेले आरत त्राण से भकत वश्चल केवल भाव टिके को सते जमी चाह रही था भाव से पुरुष को नारी नारी को पुरुष करके पाखकु आसती खेलती साथी बुलती भाव खोले अईठा मध्य खाती से तेणुतांकु भाव विनोदिया बोली डाकिदेले देहरे सिहरण खेली जाए आउ सबकिछि छाड़ी चली आसती प्रभु भक्त पाखकु मैडम ये कहा जाए कि से होंगे भावर ठाकुर भाव विनोदिया भाव डाकिले जो भी था ना कहीं से डाक शुणती ये किसी आप डाकि असमय जो कालिया ठाकुर कालिया सांत आपण को डाक शुणी से श्रीमंदिर रही शुणी निश्चय ना आज पर्यटन बची न था गीत आज गाउ न था मोर बहुत अनुभूति अच्छी जहाँ भी मु कहवापी ठीक मन कर तेज से कथा जहाँ आप शब्द रे प्रकाश कर संगीत मध्यम शुणा बुड़ेला ना बुड़गला बेले कूटाखंड को आश्रा कर जमी मनुष्य बंचे से प्रभु का ना ही केवल मोर आश्रा यही लेखा मध्यम गीत टी मत बुड़ल भेला चक्का डूला हो किदे करी सेटा दौती सुटे सुटे करी सेटा के तने किदे करी सेटा दौती सुटे सुटे करी सेटा के तने दुख जना करे दुख जना करे करी चलिला चक्का डूला हो मत बुड़ल भेला चक्का डूला हो थिलो तीनी पद लगी दान दे बड़ी पाताल के गदा हाथ पाती थिलो तीनी पद लगी दान दे बड़ी पाताल के गदा दे करी दानी तुछा हेला दे करी दानी तुछा हेला काना हला रे चकडुला अरे मसान पदा थी तो जुदी वकिला चकडुला हो पति थिलो भारत लड़ी था मोर पति थिला भी मोर पिला हाथ पति थिला भारत लड़ी था मोर पति थिला भी मोर पिला पान छड़े हेला दधी ती बुढ़ा हो पान छड़े हेला दधी ती बुढ़ा हो आर काना तोमरो बाकी रहेला सका डूला हो मोर तो बुढ़ा लो सुदाम रहत कणा छिनी थिलो सुदाम रहत ধন তন পাই না কমালা আরে ভোগ ঠাকি খাইবি গড়িলা চকা ডুলা হো কত বুড়া রঘিলা চকা ডুলা হো কি দেই করি যেটা দৌড়ি সুতেই সুতেই করি সেটাকে তনে দুঃখ জনা কাজে দুঃখ জনা কাজে করি খলিলা চকা ডুলা হো কত বুড়া রঘিলা চকা ডুলা হো বর্ত বুড়া চকাডোলা সালবেগঙ্ক নিকটরে বসি প্রভু কহিলে সবু চিন্তা ছাড়ি চঞ্চল উঠ ধরে বিভূতি মুঠায়ে তো ঘরে তাকে লগাই দে সবু কুশল হব দেহতর আজিঠারু মো নামকু মূলমন্ত্র কর একথা শুনে সালবেগ প্রভুঙ্ক হাতরু বিভূতি নেই নিজের পুরা শরীরে লেপন কলে এরপরে প্রভু অন্তর্ধান হলে এবং সালবেগ পুনি শুয়ে পড়লে সকাল উঠি নিজ শরীরকে চাইলে ঘা না কেবল দাগ রয়েছে সালবেগঙ্ক সবু কথা শুণিলা পরে মা সেই দয়াময়ঙ্ক স্মরণ করে কান্দি পকাউছন্তি পরে সালবেগ সাধু বৈষ্ণবঙ্ক মেলায় রই শ্রীক্ষেত্রকে গমন করুছন্তি এবং জগন্নাথঙ্ক দর্শন করে রচনা করুছন্তি অনেক ভজন ও জনাণ জগন্নাথঙ্ক দর্শন করিবা সময়রে আখির লুহরে সে দিব্য পাদকু ধুই দেউছন্তি এবং গাই উঠুছন্তি কহে সালবেগ হীন জাতিরে মু যবন শ্রীরঙ্গা চরণদোলে করুছি জনাণ আহে নীলশৈল সেই নীলশৈল জগন্নাথ সালবেগঙ্ক ভাবপরি ভাবরে আমকু উদ্বুদ্ধ করন্তু তেবে সময় হয়েছি কার্যক্রম কে সরিবা কিন্তু কার্যক্রম শেষ করা পূর্ব ম্যাডাম আপনার বহুত বহুত ধন্যবাদ আপনার আসলে সময় দেলে এবং কিছু অনুভূতি বাটিলে তেবে আমার এই ভাবভক্তির কার্যক্রম মো কণ্ঠে জগন্নাথের কু এইটি রাখা দেখা হওয়া আসন্তাকালি জয় জগন্নাথ।